শেষ থেকে শুরু হয় কত কাহিনী, চেনা জীবনটা কতটা জানি। শুকিয়ে গেলে নদী দূরের আকাশ, ফিরে আসে তার কাছে হয়ে বরসা। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। আজও কেন ফুল ফোটে জানো কি, সূর্য কেন ওঠে জানো কি, হো আজও কেন ফুল ফোটে জানো কি, সূর্য কেন ওঠে জানো কি। দিন বদলায় তবু আকাশ আজো নীল, নতুন আশায় পাখি বাঁধছে বাসা। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। চোখের জলে প্রেম যে আসে, অনেক মরণ হলে জীবন হাসে, হো অনেক চোখের জলে প্রেম যে আসে, অনেক মরণ হলে জীবন হাসে। দিনের শেষে বলো উতলা হৃদয়, কেন কর প্রিয়াকে দেখার আশা।